أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم دياماي پرم دالو اللار نامي حميم حميم والكتاب المبين شفت شو اسپشت كتابي جعلناه قرآنا عربيا لعلكم تعقلون আমি ইহা অবতীর্ণ করিয়াছি আরবি ভাষায় কুরআন যাহাতে তোমরা বুঝিতে পারো وانه في ام الكتاب لدينا لعلي حكيم ইহা তো রহিয়াছে আমার নিকট উম্মুল কিতাবে ইহা মহান জ্ঞান গর্ভ افنضرب عنكم الذكر صفحا ان كنتم قوما مسرفين আমি কি তোমাদের হইতে এই উপদেশ বাণী সম্পূর্ণরূপে প্রত্যাহার করিয়া লইব এই কারণে যে তোমরা সীমা লঙ্ঘনকারী সম্প্রদায় পূর্ববর্তীদের নিকট আমি বহু নবী প্রেরণ করিয়াছিলাম এবং যখনই উহাদের নিকট কোন নবী আসিয়াছে উহারা তাহাকে ঠাট্টা বিদ্রুপ করিয়াছে فأهلكنا أشد منهم بطشا ومضى مثل الأولين جهارا يهدر أبكار شكتی تے پروبول چلو تحادر کیا ہمیں دھنگ شکریا چلام آر ای بھابے چلی آسیا چھے پورو برتی در انروب ترشتان تو ولئن سألتهم من خلق السماوات والأرض ليقولن خلقهن العزيز العليم تمہیں جو دی وہدر کے جگہ شکارو کے آکاش مندلی او پرتی بھی سرشتی کریا چھے উহারা অবশ্যই বলিবে এইগুলি তো সৃষ্টি করিয়াছেন পরাক্রমশালী সর্বজ্ঞ আল্লাহ যিনি তোমাদের জন্য পৃথিবীকে করিয়াছেন শয্যা এবং উহাতে করিয়াছেন তোমাদের জন্য চলিবার পথ যাহাতে তোমরা সঠিক পথ পাইতে পারো بقدر فانشرنا به بلده ميتا كذلك تخرجون এবং যিনি আকাশেতে বারি বর্ষণ করেন পরিমিতভাবে অতঃপর আমি তদ্দ্বারা সঞ্জীবিত করি নির্জীব জনপদকে এইভাবেই তোমাদেরকে বাহির করা হইবে والذي خلق الازواج كلها وجعل لكم من الفلك والانعام ما تركبون আর যিনি সকল প্রকারের জোড়া যুগল সৃষ্টি করেন এবং যিনি তোমাদের জন্য সৃষ্টি করেন এমন নৌযান ও আনআম যাহাতে তোমরা আরোহণ করো যাহাতে তোমরা উহাদের পৃষ্ঠে স্থির হইয়া বসিতে পারো অতঃপর তোমাদের প্রতিপালকের অনুগ্রহ স্মরণ করো যখন তোমরা উহার উপর স্থির হইয়া বসো এবং বল পবিত্র ও মহান তিনি যিনি ইহাদেরকে আমাদের বশীভূত করিয়া দিয়াছেন যদিও আমরা সমর্থ ছিলাম না ইহাদেরকে বশীভূত করিতে আমরা আমাদের প্রতিপালকের নিকট অবশ্যই প্রত্যাবর্তন করিব وجعلوا له من عباده جزءا ان الانسان لكفور مبين ورا তাহার বান্দাদের মধ্য হইতে তাহার অংশ সাব্যস্ত করিয়াছে মানুষ তো স্পষ্টই অকৃতজ্ঞ ام اتخذ مما يخلق بنات واصفاكم بالبنين তিনি কি তাহার সৃষ্টি হইতে নিজের জন্য কন্যা সন্তান গ্রহণ করিয়াছেন এবং তোমাদেরকে বিশিষ্ট করিয়াছেন পুত্র সন্তান দ্বারা واذا بشر احدهم بما ضرب للرحمن مثلا ظل وجهه مسودا وهو كظيم দয়াময় আল্লাহর প্রতি উহারা যাহা আরোপ করে উহাদের কাহাকেও সেই সন্তানের সংবাদ দেওয়া হইলে তাহার মুখমণ্ডল কালো হইয়া যায় এবং সে দুঃস্ব মর্ম যাতনায় ক্লিষ্ট হয় কি আল্লাহর প্রতি আরোপ করে এমন সন্তান যে অলঙ্কারে মুন্ডিত হইয়া লালিত পালিত হয় এবং তর্ক বিতর্ক কালে স্পষ্ট বক্তব্যে অসমর্থ أشهدوا خلقهم ستكتب شهادتهم ويسألون

মর্মন্তুদ দিবসের শাস্তি। هل ينظرون إلا الساعة أن تأتيهم بغتة وهم لا يشعرون وهرت وهدر أجتو شاري আকস্মিক ভাবে কিয়ামত আসিবারই অপেক্ষা করিতেছে। বন্ধুরা সেই দিন হইয়া পড়িবে একে অপরের শত্রু মুত্তাকীরা ব্যতীত। ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়া লা আনতুম তাহজানুন হে আমার বান্দাগণ আজ তোমাদের কোনো ভয় নাই এবং তোমরা দুঃখিত হইবে না। আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন যাহারা আমার আয়াতে বিশ্বাস করিয়াছিল এবং আত্মসমর্পণ করিয়াছিল। উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আযওয়াজুকুম তুহবারুন তোমরা এবং তোমাদের সহধর্মিণীগণ সানন্দে জান্নাতে প্রবেশ করো। يطاف عليهم بصحاف من ذهب وأكواب وفيها ما تشتهيه الأنفس وتلذ الأعين وأنتم فيها خالدون স্বর্ণের থালা ও পানপাত্র লইয়া তাহাদেরকে প্রদক্ষিণ করা হইবে সেখানে রইয়াছে সমস্ত কিছু যাহা অন্তর চাহে এবং যাহাতে নয়ন তৃপ্ত হয় সেখানে তোমরা স্থায়ী হইবে। وتلك الجنة التي أورثتموها بما كنتم تعملون ইহাই জান্নাত তোমাদেরকে যাহার অধিকারী করা হইয়াছে তোমাদের কর্মের ফলস্বরূপ। لكم فيها فاكهة كثيرة منها تأكلون সেখানে তোমাদের জন্য রয়েছে প্রচুর ফলমূল যা হইতে তোমরা আহার করিবে। ان المجرمين في عذاب جهنم خالدون নিশ্চয়ই অপরাধীরা জাহান্নামের শাস্তিতে থাকিবে স্থায়ীভাবে। لا يفتر عنهم وهم فيه مبلسون উহাদের শাস্তি লাঘব করা হইবে না এবং উহারা উহাতে হতাশ হইয়া পড়িবে। وما ظلمناهم ولكن كانوا هم الظالمين আমি উহাদের প্রতি জুলুম করি নাই বরং উহারা নিজেরাই ছিল জালিম। ونادوا يا مالك ليقض علينا ربك قال انكم ماكثون উহারা চিৎকার করিয়া বলিবে হে মালিক তোমার প্রতিপালক যেন আমাদেরকে নিঃশেষ করিয়া দেন সে বলিবে তোমরা তো এইভাবেই থাকিবে। لقد جئناكم بالحق ولكن اكثركم للحق كارهون আল্লাহ বলিবেন আমি তো তোমাদের নিকট সত্য পৌঁছাইয়াছিলাম কিন্তু তোমাদের অধিকাংশই ছিল সত্য বিমুখ। আম আবরামু আমরান ফাইন্না মুবরিমুন উহারা কি কোনো ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করিয়াছে বরং আমিও তো চূড়ান্ত সিদ্ধান্তকারী। আম ইয়াহসাবুনা আন্না লা নাসমাউ সিররাহুম ওয়া নাজওয়াহুম বালা ওয়া রুসুলুনা লাদাইহিম ইয়াকতুবুন উহারা কি মনে করে যে আমি উহাদের গোপন বিষয় ও মন্ত্রণার খবর রাখি না? অবশ্যই রাখি, আমার ফরিশতাগণ তো উহাদের নিকট থাকিয়া সবকিছু লিপিবদ্ধ করে। قل ان كان للرحمن ولد فانا اول العابدين বলো দয়াময় আল্লাহর কোন সন্তান থাকিলে আমি হইতাম তাহার উপাসকগণের অগ্রণী। سبحان رب السماوات والارض رب العرش عما يصفون উহারা যাহা আরোপ করে তা হইতে আকাশমণ্ডলী ও পৃথিবীর অধিপতি এবং আরশের অধিকারী পবিত্র মহান। فَذَرْهُمْ يَخُوضُوا وَيَلْعَبُوا حَتَّى يُلَاقُوا يَوْمَهُمُ الَّذِي يُوعَدُونَ অতএব উহাদেরকে যে দিবসের কথা বলা হইয়াছে তাহার সম্মুখীন হওয়ার পূর্ব পর্যন্ত তুমি উহাদেরকে বাক বিতণ্ডা ও ক্রীড়া কৌতুক করিতে দাও। وهو الذي في السماء إله وفي الأرض إله وهو الحكيم العليم تني إله نب مندل تني إله بوتل এবং তিনি প্রজ্ঞাময় সর্বজ্ঞ। وتبارك الذي له ملك السماوات والأرض وما بينهما وعنده علم الساعة وإليه ترجعون কত মহান তিনি যিনি আকাশ মণ্ডলীয় পৃথিবী এবং উহাদের মধ্যবর্তী সমস্ত কিছুর সার্বভৌম অধিপতি। কিয়ামতের জ্ঞান কেবল তাহারই আছে এবং তাহারই নিকট তোমরা প্রত্যাবর্তিত হইবে। ولا يملك الذين يدعون من دونه الشفاعة إلا من شهد بالحق وهم يعلمون আল্লাহর পরিবর্তে উহারা যাহাদেরকে ডাকে সুপারিশের ক্ষমতা তাহাদের নাই তবে যাহারা সত্য উপলব্ধি করিয়া উহার সাক্ষ্য দেয় তাহারা ব্যতীত ولئن سألتهم من خلقهم ليقولن الله فأنا يؤفكون যদি তুমি উহাদেরকে জিজ্ঞাসা করো কে উহাদেরকে সৃষ্টি করিয়াছে উহারা অবশ্যই বলিবে আল্লাহ তবুও উহারা কোথায় ফিরিয়া যাইতেছে وقيله يا رب إن هؤلاء قوم لا يؤمنون আমি অবগত আছি রাসূলের এই উক্তি হে আমার প্রতিপালক এই সম্প্রদায় তো ঈমান আনিবে না فاصفح عنهم وقل سلام فسوف يعلمون সুতরাং তুমি উহাদেরকে উপেক্ষা করো এবং বলো সালাম উহারা শীঘ্রই জানিতে পারিবে